Book 2 خمسة پانچ پانچ البلدان واللغات بیبھنو دیش ایبون بھاشا بیبھنو دیش ایبون بھاشا جان من لندن جان لندن تھیکے ایشیچھے জন লন্ডন থেকে এসেছে। তাকা লন্ডন ফি ব্রিটানিয়া আল উজমা। লন্ডন গ্রেট ব্রিটেনে অবস্থিত। লন্ডন গ্রেট ব্রিটেনে অবস্থিত। হুয়া ইয়াতাকাল্লাম আল ইংলিজিয়া। সে ইংরেজিতে কথা বলে। সে ইংরেজিতে কথা বলে। মারিয়া মিন মাদ্রিদ। মারিয়া মাদ্রিদ থেকে এসেছে। মারিয়া মাদ্রিদ থেকে এসেছে। তাকা মাদ্রিদ ফি ইস্পানিয়া। মাদ্রিদ স্পেনে অবস্থিত। মাদ্রিদ স্পেনে অবস্থিত। হিয়া তাতাকাল্লাম আল ইস্পানিয়া। ও স্প্যানিশ ভাষা বলে। ও স্প্যানিশ ভাষা বলে। পিটার ও মার্থা মিন বার্লিন। পিটার এবং মার্থা বার্লিন থেকে এসেছে। পিটার এবং মার্থা বার্লিন থেকে এসেছে। তাকা বার্লিন ফি আলমানিয়া। বার্লিন জার্মানিতে অবস্থিত। বার্লিন জার্মানিতে অবস্থিত। হাল আনতুম তাতাকাল্লামান আল আলমানিয়া। তোমরা দুজনেই কি জার্মান বলো? তোমরা দুজনেই কি জার্মান বলো? লন্ডন আসিমা। লন্ডন একটি রাজধানী। লন্ডন একটি রাজধানী। মাদ্রিদ ও বার্লিন আসিমাতান আইদান। মাদ্রিদ এবং বার্লিনও রাজধানী। মাদ্রিদ এবং বার্লিনও রাজধানী। العواصم كبيرة وصاخبة. রাজধানী গুলো বড় এবং কোলাহলপূর্ণ হয়। রাজধানী গুলো বড় এবং কোলাহলপূর্ণ হয়। تقع فرنسا في اوروبا. ফ্রান্স ইউরোপে অবস্থিত। ফ্রান্স ইউরোপে অবস্থিত। تقع مصر في افريقيا. মিশর আফ্রিকায় অবস্থিত। মিশর আফ্রিকায় অবস্থিত। তাকা আলিয়াবান ফি আসিয়া। জাপান এশিয়ায় অবস্থিত। জাপান এশিয়ায় অবস্থিত। তাকা কানাডা ফি আমেরিকা আশমালিয়া। কানাডা উত্তর আমেরিকায় অবস্থিত। কানাডা উত্তর আমেরিকায় অবস্থিত। তাকা পানামা ফি আমেরিকা আল ওয়াস্তা। পানামা মধ্য আমেরিকায় অবস্থিত। পানামা মধ্য আমেরিকায় অবস্থিত। তাকা আল ব্রাজিল ফি আমেরিকা আল জানুবিয়া। ব্রাজিল দক্ষিণ আমেরিকায় অবস্থিত। ব্রাজিল দক্ষিণ আমেরিকায় অবস্থিত। الرجاء الذهاب إلى www.book2.de لمطالعة الكتب مع الدروس الصوتية.